Yeah. আল্লাহ রাবে বলেছে ভাই বেটা বাবা তুমি এনে বলানি আসবার বানায় পাঠাইছেন, কোন নবীকে আল্লাহ তাআলা একটা দেশের জন্য পাঠাইছেন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সমস্ত নবীদের শেষে অর্থাৎ আমাদের নবী সাইয়েদুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সব নবীদের শেষে পাঠাইছেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বিশেষ কোন পরিবার এলাকা গোত্র শহর দেশের জন্য পাঠান নাই, বরং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সারা দুনিয়ার মানুষের জন্য নবী হিসেবে পাঠাইছেন। এবং ওই জমানাতে যারা ছিলেন তারাও এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়াতে আসবে সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী করে পাঠাইছেন। আর আগে যত নবী ছিলেন সমস্ত নবীদের জন্য এলাকা নির্দিষ্ট ছিল, তাদের সময়ও নির্দিষ্ট ছিল, ওনারা যখন দুনিয়া থেকে চলে যেতেন ওনার নবুয়তি শেষ হয়ে যাইত। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সীমারও কোন সীমাবদ্ধতা নাই, সময়ের কোন সীমাবদ্ধতা নাই, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সময় আর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা নবীদের পাঠাইছেন। বলেন যে এটা আল্লাহ তাআলা কেন করছেন? এই জন্যই করছেন যে আল্লাহ তাআলার বান্দা এই মানব জাতি আল্লাহ তাআলার কাছে খুব প্রিয়, খুব মাহবুব, আশরাফুল মাখলুকাত। এই বান্দার সম্পর্ক যাতে আল্লাহ তাআলার সাথে হয়ে যায়, এই বান্দার সম্পর্ককে আল্লাহ তাআলার সাথে করাই দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবীদেরকে পাঠাইছেন। যে মানুষের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে কি করে হয়ে যায়, এই মানুষের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে হওয়ার মন্ত্র যেটা কালিমা যেটা সেটা হল সমস্ত নবীদের দাওয়াত ছিল এই মানুষ জাতি তোমরা বলো তোমরা কামিয়াব হয়ে যাবে। এটা হলো মূল জিনিস। বলে যে কোনো বান্দা অন্তরের বিশ্বাসের সাথে জবানে এই কালিমাকে পড়ে এবং সে তার বোনকে এটা বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সে মনে মনে বলে যে আল্লাহ তাআলার কোনো মাবুদ নাই, এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেন। কিন্তু একবার বলাই আল্লাহ তাআলা যেটা চাইতেছেন ওটার জন্য যথেষ্ট না, ওটার জন্য যথেষ্ট হওয়ার জন্য আমাদেরকে বারে বারে পড়তে হবে, বারে বারে পড়তে হবে, শত শত বার, হাজার হাজার বার আল্লাহ তাআলা কোনো মাবুদ নাই এই কল্পনাকে দিলে ভিতরে নিয়ে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। যখন নাকি মুসলমান এই কালেমাকে বারে বারে পড়তে থাকবে সর্বপ্রথম ফায়দা হবে পড়নাওয়ালা, তার দিলের মধ্যে বসে তার এইটা আসল জিনিস হল দিল। হ্যাঁ, পড়তে হবে আর দেখতে হবে যে আমার দিলের মধ্যে দিল এটাকে কবুল করছে কিনা, আমার দিল এখন কি বলে যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ একমাত্র মাহবুদ এই কথা আমার দিলে বলে কিনা, আল্লাহ তাআলা কে পালনেওয়ালা নাই আমাকে আল্লাহ তাআলাই পালেন এই কথা আমার দিলে কবুল করছে কিনা, আল্লাহ তাআলা ছাড়া কেউ হেফাজত করনেওয়ালা নাই এই কথা আমার দিলে কবুল করছে কিনা। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ বলেন যে যখন আমরা বারবার এই কালিমাকে পড়তে থাকবো আর আল্লাহ তাআলা মেহরবানিতে যদি আমার এই কালিমাটা আমার এই জবানের কালিমাটাকে আমার অন্তরে গ্রহণ করে নেয় এবং পূর্ণ বিশ্বাসের সাথে গ্রহণ করে, তখন আল্লাহ তাআলা এই দুনিয়াতে রহমতের পরিমাণকে বাড়াই দিবেন, আল্লাহ তাআলা হেফাজতের পরিমাণকে বাড়াই দিবেন। কারণ আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলাকে সঠিকভাবে সে বিশ্বাস করছে অন্তরে বসেছে। বলেন যে মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, তখন সারা দুনিয়ার মানুষের মধ্যে প্রভাব পড়বে, মুসলমান অমুসলমান সারা দুনিয়ার মানুষের মধ্যে প্রভাব পড়বে যে আল্লাহ তাআলা খালিক, আল্লাহ তাআলা মালিক, আল্লাহ তাআলা পালেন। বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বললেন যে আপনি যতদিন পর্যন্ত এদের মাঝে থাকবেন এতদিন পর্যন্ত আল্লাহ তাআলা আযাব দিয়ে এদেরকে সমূলে ধ্বংস করে দেবেন না, এবং যতদিন পর্যন্ত উম্মতেরা ইস্তিগফার করতে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দেবেন না। এই জন্য দীর্ঘভাবে বেশি বেশি করে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, অনুরূপভাবে ইস্তিগফারও খুব বেশি করে করব, আল্লাহ তাআলার কাছে মাফ চাইব, আল্লাহ তাআলার কাছে মাফ চাইব, ইস্তিগফার করতে থাকবো, মাফ চাইতে থাকবো অসংখ্যবার। এই যে আমাদের একটা যতন হবে, একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ করতে থাকবো আর একদিকে আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে থাকবো, ইস্তিগফার করতে থাকবো। বলেন যে যখন নাকি আমরা আল্লাহ তাআলার কাছে এই কালিমাকে বেশি বেশি করে পড়তে থাকবো, আল্লাহ তাআলার জাতের ইয়াকিন ইমানকে নিজের দিলের মধ্যে বসানোর জন্য আর ইস্তেগফার করতে থাকবো, তখন আল্লাহ তাআলা গায়েবের থেকে আমাকে সাহায্য করবেন। মানুষের মাঝে দাওয়াতকে পৌঁছানোর জন্য আল্লাহ তাআলা আমার সামনে হিকমতের দরজাকে খুলে দিবেন। আল্লাহ তাআলা দাওয়াতের মেহনতের লাইনে যত বাধা আছে বাধাগুলোকে আল্লাহ তাআলা দূর করে দিবেন, আমার আগায় যাওয়ার রাস্তাকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন, আমার ভিতর থেকে আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। বলেন যে দাওয়াত কিসে দিব, দাওয়াত কে দিতে বলবো দুনিয়ার সমস্ত মানুষকে, যত মানুষ আছে। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি ছিল সারা দুনিয়া ব্যাপী, নবুয়তি বলে সারা দুনিয়া ব্যাপী ছিল না, হল সারা দুনিয়া ব্যাপী অতীতেও এখনো কিয়ামত পর্যন্ত। যখন থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসছেন তখন থেকেই সারা দুনিয়া ব্যাপী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে, কিয়ামত পর্যন্ত চলবে। আর আমাদেরকে আল্লাহ তাআলা বহুত বড় খুশনসিব দান করছেন, সৌভাগ্যবান বানাইছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইছেন। সেই সূত্রে আমাদের কামও ওইটাই যেটা নবী করে গেছেন, যেহেতু আমাদের নবী সারা দুনিয়ার মানুষের জন্য নবী ছিলেন, অনুরূপ ভাবে আমাদের সকলের দায়িত্ব হল সারা দুনিয়ার মানুষকে এই কথাটা বলা, এই কথাটা দাওয়াত দেওয়া। বলবো এই কথাটা, এ দুনিয়ার লোক সকলেরা, এ দুনিয়ার মানুষেরা, তোমরা আল্লাহ তাআলা ছাড়া গায়রের থেকে আল্লাহ ব্যতীত অন্য কিছুর থেকে যা কিছু হওয়া দেখতেছ এর কোনোটার থেকে কিছু হয় না, আল্লাহ তাআলাই সব কিছু করে। যার থেকে তুমি হওয়া দেখতেছ ওইটাও আল্লাহ তাআলারই বানানো। কারণ এক জামানা এমন ছিল যখন আল্লাহ তাআলা ছাড়া আর কিছুই ছিল না, না আসমান ছিল, না জমিন ছিল, না পাহাড় ছিল, না নদী নালা ছিল, কোনো কিছুই ছিল না, না গাছপালা ছিল, আল্লাহ তাআলা বানাইছেন। এগুলোর কোনো উজুদ ছিল না, অস্তিত্ব ছিল না, আল্লাহ তাআলা বানাইছেন। বানানোটা সৃষ্টি করাটা আল্লাহ তাআলাই শুরু করছেন। আল্লাহ তাআলার আগে কেউ কোনো জিনিস সৃষ্টি করে নাই, কেউ যে করবে সে কেউ তো ছিল না, আল্লাহই ছিলেন শুধু। বলেন যে মেরে বক্তারা দোস্তা বুজুর্গ, আল্লাহ তাআলা যখন বানানোর ইচ্ছা করলেন, সৃষ্টি করার ইচ্ছা করলেন জমিনকে, তখন আল্লাহ তাআলা বর্তমানে বাইতুল্লাহ যেখানে আছে, অর্থাৎ অতীতে ওই জায়গাটাই ছিল, আদম আলাইহিস সালামের জমানো ওই জায়গাটাই ছিল, সারা দুনিয়া ছিল পানি, ওই জায়গা থেকে একটা বুদবুদ উঠে, নিচের থেকে ভুল ভুল যেটাকে বলে ওইটা উঠে, ওর সাথে মাটি উঠে ঘোলা পানি, ওই মাটি চতুর্দিক থেকে চতুর্দিকে ছড়াই যেতে থাকে আর জমির পয়দা হইতে থাকে, চর পড়ার মতো পড়তে থাকে, চর পড়তে থাকে, পড়তে থাকে, যেখানে যেখানে মাটি পড়ছে ওটা হলো জমিন হয়ে গেছে, যেখানে যেখানে মাঝে ফাঁক হয়েছে ওইখানে পানি রয়ে গেছে। এরপর আল্লাহ তাআলা আসমানকে বানাইলেন। তো জমিন, জমিন বানানোর পরে জমিন যখন নড়াচড়া করতেছিল তখন জমিনকে স্থির করার জন্য আল্লাহ তাআলা পাহাড়কে সৃষ্টি করলেন, মজবুত ওজনই ভাই পাহাড় জমিনের উপর বসাই দিলেন, জমিনের কম্পন বন্ধ হয়ে গেল। এরপরে আল্লাহ তাআলা আসমানকে বানাইলেন, আল্লাহ তাআলা জমিনও বানাইছেন, আল্লাহ তাআলা আসমানও বানাইছেন। আসমানে যা কিছু আছে সবকিছু আল্লাহ তাআলা বানাইছেন, জমিনের বা যা কিছু আছে সবকিছু আল্লাহ তাআলারই বানানো, আল্লাহ তাআলাই সৃষ্টিকর্তা। এই সব কিছু হলো সৃষ্টি আল্লাহ তাআলার, বানানো আল্লাহ তাআলা, এগুলো হলো বানানো হয়েছে আল্লাহ তাআলা বানাইছেন। মেরে মোহতরম দোস্তার বুজুর্গ, মানুষদেরকে এই কথাটা দাওয়াত দিব যে তুমি যা কিছু থেকে হওয়া দেখতেছো ওইটা হলো তোমার জ্ঞানের অক্ষমতা, দুর্বলতা। আর এই কথাটা বলার সময় আমাদের সামনে আমাদের অন্তরে কোন লোকের প্রতি কোনো যেন কোনো প্রকার সন্দেহ না থাকে, কোনো প্রকারের সন্দেহ না থাকে, তার সম্বন্ধে যেন মন্দ ধারণা না থাকে। যেমনিভাবে একজন মা বাবা তার সন্তানকে সে লালন পালন করে, ভালো শিখায়, ভালোর দিকে চালাইতে চায়, ভালোভাবে গড়তে চায়, মা বাবার অন্তরে যেরকম দয়া, ওইরকম দয়া নবীদের মধ্যে তো তার চেয়ে দয়া ছিল, সমস্ত মা বাবার চেয়ে বেশি দয়ালু ছিলেন নবীরা, ওইরকম দয়া যেমন আমার অন্তরে থাকে, সফকার থাকে, মহব্বত থাকে, তার হিত কামনা আমার আমার মধ্যে থাকে, তার ভালাই চাই, তার মঙ্গল চাই, এটা যেন আমার ভিতরে থাকে, এরকম মহব্বত নিয়ে, দয়া নিয়ে, মায়া নিয়ে মানুষদেরকে আমি মখলুক থেকে হওয়া যেতে দেখতেছে ওইখান থেকে তাদের সরাইয়া তাদেরকে এই কথাটার উপরে আনা যে আল্লাহ তাআলাই সব কিছু করেন। আর এই সাক্ষর আল্লাহ তাআলা উঠছেন যে আল্লাহ তাআলা সব কিছু করেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হুকুম দিলেন ওনার স্ত্রী এবং ওনার সন্তানকে এক জায়গাতে রেখে আসার জন্য, জিবরিল আলাইহিস সালামের রাহবরীতে ওখানে চলে গেলেন, ওখানে রেখে আসলেন। জীবনে বাঁচার কোনো সামান সেখানে ছিল না, না গাছপালা ছিল, না পানি ছিল, না খাবার ছিল, না ওই ফসলে ওই জমিনে কোনো গাছপা না ওই জমিনে কোনো ফসল ছিল, কোনো কিছুই ছিল না। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার হুকুমে ওইখানে ওনার দুগ্ধপুষ্ট বাচ্চা দুধের সন্তানকে রেখে আসলেন, তার মাকে সহ রেখে আসলেন। মেরে মহতরম বুজুর্গ, আল্লাহ তাআলা সারা দুনিয়ার মানুষকে দেখাইলেন যে আমি পালন করতে আমি পালি। ইব্রাহিম আলাইহিসসালামের সমস্ত পরিবারকে পালার জন্য আল্লাহ তাআলা কি করলেন, মাটির নিচ থেকে পানি বের করে দিলেন, পানি বের করে দিলেন, এবং তাদেরকে আল্লাহ তাআলা জানাই দিলেন। কিভাবে জানাইছিলেন আল্লাহ তাআলাই ভালো জানে, যে তোমাদের যখন পিপাসা লাগে তখন এই পানি পান করো, যখন ক্ষুধা লাগে তখন এই পানি পানি পান করো। পিপাসার জন্য পান করো তো পিপাসা দূর হয়ে যাবে, ক্ষুধার জন্য যদি পান করো তো ক্ষুধা দূর হয়ে যাবে। মেরে মহতরম বুজুর্গ, আল্লাহ তাআলা এইভাবে লালন পালন করতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারকে আল্লাহ তাআলা এইভাবে লালন পালন করলেন। আল্লাহ তাআলা ওই দুনিয়া আছেন, আল্লাহ তাআলাই পালেন, আর কেউ পালে না। বলে যে মানুষদেরকে এই কথাটাকে বুঝানো, মেরে মহতরম বুজুর্গ, এটা খুব দরকার হবে। কারণ যদি বারংবার বারংবার এই কালেমাকে পড়তে থাকি আর নিজের অতীতের ভুলের জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে থাকি আর মানুষদেরকে এই কালেমার থেকে দাওয়াত দিতে থাকি, তো মেরে মহতরম বুজুর্গ, আমার ঈমান আমার অন্তর্গতে মজবুত হয়। ঈমান যদি অন্তর্গতে মজবুত না হয় তাহলে কোনো ভয়ের কারণ নেই। কারণ ঈমান যাদের অন্তর্গতে মজবুত হবে না, সেই জমানাতে দাজ্জাল যখন আসবে তখন দাজ্জাল মানুষদেরকে বলবে যে আমাকে খোদা বলে স্বীকার করো, আল্লাহকে আমি তোমাদেরকে কতল করে দেবো, ফুল করে ফেলবো, মেরে ফেলবো। ওই সময় মানুষ ভয়ে যাদের ইমানটা অন্তরের মধ্যে বসে নাই, শুধু মৌখিক ভাবে মুখের জবাবের মধ্যে সীমাবদ্ধ ছিল, তারা ওই বড় ফেতনার সময় তারা ইমানের টিকে থাকতে পারবে না। তারা ভয়ে ইমানকে ছেড়ে দিবে, দাজ্জালের কথাকে মানবে। কিন্তু মেরে মহতরম বুজুর্গ, যারা পাক্কা মোমেন হবে সে বলবে যে না তুমি মাবুদ না, তুমি খোদা না, তুমি তাহলে কাফের, কাট্টা কাফের, পাক্কা কাফের, তাকে কতল করে দিবে। মেরে মহতরম দোস্তর বুজুর্গ, ওই কতলটুকুনি শেষ, তারপরে তার জীবনের আনন্দ শুরু হয়ে যাবে। মেরে মহতরম দোস্তর বুজুর্গ, তাহলে এ কথাটা বোঝা গেল যে ইমান যদি আমার অন্তর মধ্যে না বসে, আমার অন্তর যদি এই ইমানি কালিমাটাকে গ্রহণ খক্ষায় করে না নেয়, এই কথাটা আমার বিশ্বাসের মধ্যে না আসে যে আল্লাহ তাআলাই একমাত্র মাবুদ, আল্লাহ তাআলাই সব কিছু করেন, এটা যদি না হয় তাহলে যে কোনো সময় এটা বের হয়ে যেতে পারে, এটা শেষ হয়ে যেতে পারে, এটা আমার থেকে আলাদা হয়ে যেতে পারে। এই জন্য আমরা বেশি বেশি করে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ মানুষ যে কথা বলে সর্বপ্রথম তারা মেটা আসতে হয় তার দিল, তার দিলের উপর তার প্রভাব পড়ে, বেশি বেশি পড়লে দিল ওটাকে গ্রহণ করে নেয়। তো মেরে মহতরম দোস্তরা বুজুর্গ, বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো আর আল্লাহ তাআলার কাছে খুব মাগো এই কথার উপরে, যে আল্লাহ তাআলাকে হুকুম দিয়েছিলেন দুনিয়াতে কালমা পড়ানোওয়ালাদেরকে হুকুম দিয়েছিলেন, কি হুকুম দিয়েছিলেন, যে তোমরা আল্লাহ আমার হুকুমকে পুরা করো, আমার হুকুম গুলোকে তোমরা পুরা করো, আমি তোমরা সবকিছু করে দেবো। যেমনিভাবে রবীন্দ্রকে সবকিছু করে দিতে সাহায্য করছেন আল্লাহ তাআলা, কিভাবে করে দেবো, যখন নাকি তোমরা আমার হুকুমকে আমার নবীর তরিকা অনুযায়ী পুরা করবে তখন আল্লাহ তাআলা আমাদের সব দিবেন। আমাদের জিম্মায় দুটো কাম, একটা হলো নিজে আল্লাহর হুকুমের উপর উঠা আর সব মানুষদেরকে আল্লাহর হুকুমের দিকে ডাকা, এবং আল্লাহ তাআলার হুকুম গুলোকে আমি এবং সমস্ত মানুষ নবীর তরিকা অনুযায়ী পুরা করে। এই দুই জিনিস যখন আমাদের উদয় আসবে তো মেরে মহতরম দোস্তরা বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন যেমনিভাবে আল্লাহ তাআলা নবীদেরকে সাহায্য করছিলেন, যেমনিভাবে আল্লাহ তাআলা নবীদেরকে সাহায্য করছিলেন। যিনি বলেন যে আমরা খুব করে নিজের দিলের মধ্যে বসানোর জন্য, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে আমার নিজেকে অন্তরকে সাহায্য করবে, যাতে অন্তর গ্রহণ করতে পারে, আর আল্লাহর কাছে নিজেকে গুণাগার বলে করে আল্লাহর কাছে ইস্তেগফার করবো, যাতে আল্লাহ সাহায্য করেন যে এই কালিমা আমার অন্তরের মধ্যে বসে। ইমান মেরে দোস্তকে জুবান সে কেনা কতনা কেনা দিল ভর উতর যায় দিল ভর ধরে মুঝে ইয়কিন কেতে আপনারা ইতনা কে ہمارے بھی ہر آدمی جو کریں گے اب وہ ہار آئے گا

ওই জাত যিনি সমস্ত জমিনকে বানাইছেন, আল্লাহ ওই জাত যিনি আসমানকে পয়দা করছেন, আল্লাহ ওই জাত যিনি জিবরিলকে পয়দা করছেন, আল্লাহ ওই জাত যিনি সারা মাখলুককে নিজের রহমতে লালন পালন করতেছেন, আল্লাহ ওই জাত যিনি সারা মাখলুককে লালন পালন করতেছেন। এই কথাটা যখন থেকে আমার নিজেকে শোনাই শোনাই বলতে থাকবো, আর খোদা করে একদিন যদি আমার অন্তরের কথাটাকে গ্রহণ করে নেয়, মেরে মোহতরাম দোস্তুর্গ, আমার ভিতরে আল্লাহ তালার সাথে মিলার জন্য, আল্লাহ তালার সান্নিধ্য পাওয়ার জন্য, আল্লাহ তালার নৈকট্য অর্জন করার জন্য আমার ভিতরে একটা অস্থিরতার ভাব সৃষ্টি হয়ে যাবে। যখন অস্থিরতার ভাব সৃষ্টি হয়ে যাবে, তখন আমার ভিতর আমাকে জিজ্ঞেস করবে, আমার ভিতর থেকে জিজ্ঞাসার সৃষ্টি হবে যে এই মুহূর্তে আমার আল্লাহ আমার কাছ থেকে কি চান, এই মুহূর্তে আমার আল্লাহ আমার কাছ থেকে কি চান। যখন নাকি এরকম প্রশ্ন আমার ভিতর থেকে আসতে থাকবে, আল্লাহ তালার গায়ের আমার সামনে থেকে সরে যাবে, আল্লাহ তালার কোনো গায়ের আমাকে বাধার সৃষ্টি করতে পারবে না, তখন আমার ভিতর থেকে আমাকে প্রশ্ন করবে যে এই মুহূর্তে আমার আল্লাহ আমার কাছ থেকে কি চান, আমার আল্লাহর মনসাটা কি। যখন নাকি আমি তালার সামনে লেগে যাব, তখন আল্লাহ তালা আমার দিনই সমাজ দিনই বুঝ কে আল্লাহ তালা পাড়ায় দেবেন, এবং আল্লাহ তালার মনসা কি এইটা দেখার এবং এটাকে পাওয়ার দরজা বোঝার দরজাকে আল্লাহ তালা খুলে দেবেন। যে দরজা বন্ধ ছিল আল্লাহ তালার মনসা পূরণ করার দরজা, যেমন আমরা কেউ অপেক্ষা করি না, কেউ চিন্তা করি না যে মুহূর্তে আল্লাহ তালা আমার কাছ থেকে কি চান। যে যার যার নকশার মধ্যে ব্যস্ত, দোকানি দোকান নিয়ে ব্যস্ত, ব্যবসায়ী ব্যবসা নিয়ে ব্যস্ত, কৃষক কৃষি নিয়ে ব্যস্ত, এই কথাটা এই আবেগ কারো কাছে নাই যে আমাকে যিনি বানাইলেন, আমার তিনি মালিক, আমাকে যিনি পালতেছেন, ওই আল্লাহ মনসা কি আমার কাছ থেকে কি চান। যখন নাকি মেরে মোহতরাম দোস্তের বুজুর্গ বারংবার লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকবো, এই বলার দ্বারা আমার ভিতরে একটা প্রভাব পড়বে, পড়তে পড়তে একসময় আমার অন্তরই গ্রহণ করবে যে হ্যাঁ আল্লাহ মালিক, এবং আমি ইস্তেগফার করতে থাকবো যে আমার গুনাহ যেটা আমাকে আল্লাহ তাআলা থেকে দূরে সরে রাখছে, ইস্তেগফার করতে থাকবো, তখন আল্লাহ তাআলা সান্নিধ্য পাওয়ার জন্য আমার অন্তর গ্রহণ করবে এটাকে, তখন আল্লাহ তাআলা সান্নিধ্য পাওয়ার জন্য আমার ভিতরে ব্যাকুল হয়ে উঠবে, ব্যস্ত হয়ে উঠবে, তখন সাথে সাথে প্রশ্ন হবে যে আল্লাহ তাআলার মনসা কি, কোনটা পড়া করলে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবো। তখন আল্লাহ তালার মনসাকে বোঝার যে দরজা আমার মধ্যে ছিল, আমার সামনে ছিল, দরজাকে আল্লাহ তালা খুলে দিলেন, তখন আল্লাহ তালার মনসাকে আল্লাহ তালা খাই দিবেন, আল্লাহ তালার মনসাকে বোঝার তৌফিক আল্লাহ তালা দিয়ে দিবেন। আল্লাহ তালার মনসাকে যখন দিকে আমি আল্লাহ নবীর তরিকা অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী পুরা করতে থাকবো, যেমন বান্দার থেকে আল্লাহ তালার একটা মনসা হলো যে বান্দা আল্লাহ তালার নামাজ নামক যে হুকুমটা আছে হুকুমটা পুরা করবে, এটা আল্লাহ তালার মনসা আল্লাহ তালা চান। বান্দা যখন এই নামাজকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী পুরা করবে, তো মেরে মোহতরাম দোস্তের বুজুর্গ আল্লাহ তালা বান্দার সমস্ত দোয়াকে কবুল করবেন। তো মেরে মোহতরাম দোস্তের বুজুর্গ, এখন যেহেতু আগেই আমি জানি যে এটি আল্লাহ তালার সিদ্ধান্ত যে যতদূর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত তাদের মধ্যে যতদূরে পড়তে কালিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ সকলের জিম্মাই সারা দুনিয়ার মানুষকে দিয়ে দেওয়া হয়েছে, সারা দুনিয়াতে 700 কোটি লোকের মতো মানুষ বাস করে, যাদের মধ্যে ইহুদি আছে, নাসারা আছে, হিন্দু আছে, আরো বহু জাতি আছে, মুসলমানও সামান্য কিছু আছে। তো মেরে মোহতরাম দোস্তের বুজুর্গ, এই সমস্ত মানুষের দায়িত্ব এসে যায় এসে গেল ওই কালিমা পর্দাওয়ালার উপরে, কালিমা পর্দাওয়ালার উপরে। আর কালিমা পর্দাওয়ালা তো আমরা সে কালিমা পড়তেছে, বারংবার পড়তেছে, আল্লাহর কাছে মাফ চাইতেছে, আল্লাহ তালার মনসাকে তালাশ করে বের করতেছে, আল্লাহ তালার মনসাকে নবীর তরিকা অনুযায়ী পুরা করতেছে। যখন মেরে মোহতরাম দোস্তের বুজুর্গ কালিমা পর্দাওয়ালা পড়ার সাথে সাথে সারা দুনিয়ার জিম্মাদার নিজেকে মনে করবে, আর কালিমাকে তার অন্তরে পছন্দের জন্য বারংবার পড়বে, আর ইস্তেগফারের দ্বারা সাহায্য নেবে যাতে করে অন্তর কালিমাটাকে গ্রহণ করে না, কোনো গুনাহ তার বাধান সৃষ্টি না করতে পারে। এরপরে যখন আল্লাহ তালার হুকুমকে পুরা করবে, তখন মেরে মোহতরাম দোস্তের বুজুর্গ এই কালিমাওয়ালার আসরাত সারা দুনিয়াতে আল্লাহ তালা ছড়াই দেবে, দুনিয়ার কোনায় কোনায় আল্লাহ তালা ছড়াই দেবে, কোনায় কোনায় মানুষের মধ্যে মানুষের দিলের মধ্যে প্রভাব পড়বে, মানুষের দিলের মধ্যে প্রভাব পড়বে। তো মেরে মোহতরাম দোস্তের বুজুর্গ এই কথাটা বলতেছিলেন, এবং এইটাই বলেন যে আমরা এইটি ভালো করে শুনি বুঝতেই বুঝি, এবং বর্তমানে আমি যে নকশার মধ্যে বন্দি আছি, আল্লাহ তাআলা তো সবকিছু করছেন বলে দেখাইছেন, দেখাইছেন আল্লাহ তাআলা। আজ পর্যন্ত কেউ স্বীকার করে না যে আসমান আমার বানানো, কেউ কেউ কথা বলে নাই যে জমিন আমার বানানো, আল্লাহ তাআলা বলছে আমি বানাইছি, কেউ অপত্যও করে নাই। আর ইব্রাহিম ইসলামের পরিবারকে আল্লাহ তাআলা ওই পাঁচা জমিনের মধ্যে লালন পালন করে দেখাইছেন, লালন পালন করে দেখাইছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা হেফাজত করে দেখাইছেন, প্রমাণ আছে গ্রহণযোগ্য। এগুলোকে যখন সামনে রাখবো তো মেরে বস্তরার দোস্তার বুজুর্গ, তখন আমার ভিতরের এই যে ফিকির, এই যে আমার আল্লাহ তাআলার সাথে মিলার একটা অদম্য আকাঙ্ক্ষা আগ্রহ, এর আস্থাকে আল্লাহ তাআলা সারা দুনিয়াতে ছড়ায় দেবেন। আর আমি যখন দেখি আমার ওই সেবাদার থেকে মন্দির থেকে নকশা দিতে আসে যেই সেবা যেই জিনিস ব্যস্ততার মধ্যে আমি ব্যস্ত, ওইখানের মধ্যে থেকে আমি বের হতে যাব, তখন আল্লাহ তাআলা কি করবেন, আল্লাহ তাআলা আমাকে সাহায্য করবেন। প্রতিটা কদমে কদমে কদমে আল্লাহ তাআলা সাহায্য করবেন, যেভাবে নবীকে আল্লাহ তাআলা সাহায্য করছিলেন তখন আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। মেরে মোহতারাম দোস্তা বুজুর্গ, তখন দুনিয়ার এই নকশা আমার সামনে থেকে দূর হয়ে যাবে, দুনিয়ার নকশা আমাকে আটকে রাখতে পারবে না, তা আমার সামনে তখন আখেরাত স্পষ্ট হয়ে উঠবে। মেরে মোহতারাম দোস্তা বুজুর্গ, আখেরাত পার হক, আখেরাতের জীবন আমরা কেউ পার হয়ে আসিনি, একদিন এই দুনিয়ার কোনো কিছু ছিল না, আল্লাহ তাআলা পারাইছেন। আবার একদিন এমন আসবে যেদিন আল্লাহ তাআলা সমস্ত নকশাকে চুরমার করে দিবেন, আসমান জমিন চন্দ্র সূর্য সবকিছু নকশাকে, পাহাড় পর্বত সবকিছু নকশাকে আল্লাহ তাআলা চুরমার করে দিবেন। আবার আল্লাহ তাআলা পয়দা করবেন, আবার এই মানব জাতিকে আল্লাহ তাআলা আবার জিন্দা করবেন, আল্লাহ তাআলার সামনে হাজির হইতে হবে, আল্লাহ তাআলার সামনে হাজির হইতে হবে, আল্লাহ তাআলার কাছে নিজের হিসাবের জন্য দাঁড়াইতে হবে। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, তাই আল্লাহ তাআলাকে বলবো যে আল্লাহ তুমি সবকিছু করো, তুমি সৃষ্টি করছো, তুমি লালন পালন করতেছো, তুমি রহমত দিয়ে আমাকে বাঁচায় রাখছো, তুমি হেফাজত করছো, ফলে যে এটা আমি নিজে বলবো এবং তবে সমস্ত দুনিয়ার সমস্ত মানুষ যাতে করে এই কথাটা বলে, এটার জন্য আমি চেষ্টা করবো, এটার জন্য কদম উঠাব, আর সমস্ত মানুষ যাতে বলে এই কথাটা, এটার জন্য জিম্মাদারা আমি আমার নিজেকে মনে করছি। আল্লাহ তাআলা এই জন্য আমাকে পাঠাইছেন যে আমি আল্লাহ তাআলাকে চিনব, আমি আল্লাহ তাআলাকে মানব, আল্লাহর হুকুমকে পুরো করব, আল্লাহর নবীর তরিকা অনুযায়ী পুরো করব। যখন নাকি আমি আল্লাহ তাআলা চিনব, আল্লাহকে চিনব, আমার অন্তর আল্লাহ তাআলাকে গ্রহণ করে নেবে, একত্ববাদকে গ্রহণ করে নেবে, এবং আমি আল্লাহ তাআলার হুকুমকে পুরো করব, এবং আল্লাহ তাআলার হুকুমগুলোকে আল্লাহর নবীর তরিকা অনুযায়ী পুরো করব, এবং আমার দিলের তামান্না আকাঙ্ক্ষা চাহিদা থাকবে যে সমস্ত মানুষ যাতে করে আল্লাহ তাআলার হুকুম মানে, আল্লাহর নবীর তরিকা অনুযায়ী মানে। তো মেরে মোহতারাম দোস্তা বুজুর্গ, আল্লাহ তাআলা আমার উপর খুশি হয়ে যাবে, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন, আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করবেন, আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবেন, আল্লাহ তাআলা আমাকে সাহায্য করবেন, আল্লাহ তাআলা আমাকে ইজ্জত দেবেন, আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবেন। দুনিয়া তো আল্লাহ তাআলা কামিয়াব করবেন, আখেরও তো আল্লাহ তাআলা আমাকে কামিয়াব করবেন। তো মেরে মোহতারাম দোস্তা বুজুর্গ, এই জন্য এই কথাটার মধ্যে, এই কথাটা নিজের মধ্যে আনার জন্য বারংবার এই কালিমাকে পড়তে থাকবো, আর সাহায্য নেওয়ার জন্য ইস্তেগফার করতে থাকবো, সাহায্য নেওয়ার জন্য ইস্তেগফার করতে থাকবো, আল্লাহ তাআলার খুব মাফ চাইবো, লা ইলাহা ইল্লাল্লাহ, আর ইস্তেগফার এটা আমার যপনা, এটির জন্য আমার যপনা হয়ে যায় যে যত বেশি থেকে পড়তে পারবে আর নিজেকে জিম্মাদার মনে করতে পারবে, জিম্মাদারি কি করে আদায় হয়, আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকবে। তো মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, তার এই চিন্তা থেকে আস্তাকে আল্লাহ তাআলা সে তো নির্দিষ্ট কোনো জায়গায় থাকবে, কিন্তু আল্লাহ তাআলা তার এই চিন্তা থেকে আস্তাকে, তার এই কালিমা পড়ার আস্তাকে, তার দিল যে নোরানি হয়ে, রুহ যে নোরানি হয়ে গেল, যেদিন নাকি দিন এই কথাটাকে গ্রহণ করে নেবে, লা ইলাহা ইল্লাল্লাহকে গ্রহণ করে নেবে, উনি বলেন যে এদিন রুহ নোরানি হয়ে যাবে। আর ওই নূর শুধু তার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং নূর সারা দুনিয়াতে, নূরের রশ্মি ছটা সারা দুনিয়াতে আল্লাহ তাআলা ছড়াই দিবেন, মানুষের অন্তর ব্যাকুল হয়ে যাবে ওই কালিমাকে পাওয়ার জন্য, ওই কালিমাকে পড়ার জন্য। শুধু পড়তে দেরি হবে, মানুষের গ্রহণ করে নিতে দেরি হবে না, যদি এই কালিমাকে পড়তে থাকি এখলাসের সাথে, ইস্তেকামাতের সাথে, এবং মহব্বতের সাথে, কোন মানুষের উপর কোন রকমের খারাপ কোনো মন্তব্য আর কোন রকম কোনো চিন্তা ভাবনা যদি আমার না থাকে, আমি উন্মুখ হওয়ার নজরে যদি মানুষকে দেখি, তো মানুষের দিলের মধ্যে আস্থা পৌঁছে যাবে। মেরে মহতরাম দোস্তার বুজুর্গ, এটার জন্যই আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠাইছিলেন, আর আমি যখন এটা করবো তখন আল্লাহ তাআলার সাহায্য আমার সাথে থাকবে, আল্লাহ আমাকে সাহায্য করবেন, দুনিয়াভাবে আল্লাহ তাআলা নবীকে সাহায্য করতেছিলেন। কিন্তু এ হল যে আমি যে নকশার মধ্যে নিজে বন্দি আছি, এই নকশার মধ্যে থেকে নিজেকে বের করতে হবে। কি বলেন তো হতে আল্লাহ আদমে ইসরো কে কে করতে হয় ইসরো কে কে করতে হয় আর কি ಬರ್ಬಾ ಯಾವ ಮುಂದೆ ಬರ್ಬಿಟ್ಟಂಗೆ ಹೇಳಿ ಮುಂದೆ ಬರ್ಬಾ. দিয়ে যায়, কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামই হলো আমাদের কাম, এটি হলো আমাদের জীবনের মাকসাদ, এটি করব সারা দুনিয়ার ব্যাপী করব সমস্ত মানুষের মধ্যে করব করবো তো ইনশাআল্লাহ। কি বলেন? আল্লাহ তাআলা আমাদের সব তৌফিক দিয়া দেন, কবুল করে নেন। বলেন যে যখনই কি আমরা আল্লাহ তাআলার হুকুম মতো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো জীবন চলতে থাকব এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কামকে নিজেদের কাম বানাবো, এটাকে নিজেদের দিকে মাকসাদ বানাবো, এটা বানায় যখন চলতে থাকবো আর চলবো, হইতে পারে যে সারা দুনিয়া একজোট হয়ে আমাদের কোনো ক্ষতি করতে চাইবে কিন্তু তারা পারবে না, আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবে। একজোটে আসলেও আমাদের মোকাবেলা করতে পারবে না, কারণ আল্লাহ তাআলা আমাদের সাথে হয়ে যাবে। যেমন হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন যে তুমি ফেরাউনের কাছে যাও, এই হকের দাওয়াতে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কাছে পাঠাইলেন। ফেরাউন দীর্ঘদিন পর্যন্ত মূসা আলাইহিস সালাম বুঝাইলেন কিন্তু ফেরাউনের কাছে কোনো পরিবর্তন আসল না। ফেরাউনের তো ষড়যন্ত্র করলো যে মূসা আলাইহিস সালামকে শেষ করে দিবেন, শেষ করে দিবে ফেরাউনে। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পানির মধ্যে দিয়ে রাস্তা দিয়ে হেফাজত করছিলেন, কেমন করছিলেন কি করছিলেন না, শুধু নবীকে পার করে নেন নাই, নবীর দুশমন যেদিকে যাকে দাওয়াত দেওয়ার জন্য নবীকে পাঠাইছিলেন মূসা আলাইহিস সালামকে, এই নবীর কথা যে শুনে নেয় ফেরাউন, আল্লাহ তাআলা তারে ওই পানির মধ্যে ডুবে শেষ করে দিলেন। আল্লাহ তাআলা নিয়ম মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, অনুরূপ ভাবে আমরাও যখন দিকে এইভাবে মানুষদেরকে আল্লাহ তাআলার দিকে ডাকার জন্য এই ইমানি কালিমা দাওয়াত দেওয়ার জন্য মানুষ যাতে করে আল্লাহ তাআলার হুকুম মতো চলে এবং সমস্ত মানুষ আল্লাহ তাআলার হুকুম গুলোকে ওই নবীর তরিকা অনুযায়ী পুরা করে, তখন যদি কেউ আমাদের মোকাবেলা করতে চায়, আমাদের বিরোধিতা করতে চায়, আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন তেমনি ভাবে নবীদেরকে আল্লাহ তাআলা সাহায্য করতেন, কারণ এটা নবীদেরই কাম ছিল, এটা নবীদের কাম ছিল। মেরে মোহতারাম দোস্তা বুজুর্গ, এই শুধু এরকম হবে, শুধু কি এরকমই হবে না, আরো কিছু হইতে পারে, সেটা হলো আমার এই দিনটা, আমার এই মেহনতটা, আমার এই মুজাহাদা দৌড়ঘাট, আমার এই ফিকির, আমার এই চিন্তা, এটা আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে একটু পরীক্ষাও দেবেন মাঝে মাঝে। কখনো আল্লাহ তাআলা আমার ক্ষুধার্ত বানায় দেবেন, আমার কাছে খাবার কিছু থাকবে না, কখনো পিপাসা আমাকে কষ্ট দিবে, কখনো রোগ সঙ্গে আমাকে ধরবে, কখনো বিভিন্ন রকমের ভয় ভীতি হুমকি ধামকি আমার দিকে আসবে, তখন যদি আমি একেবারে প্রথমেই এই কথা চিন্তা করতে পারি যে এগুলো কোনো কিছুই ক্ষুধা পিপাসা রোগ ব্যাধি বা শত্রুতা যে আমার দিকে আসছে, আমার উপরে ধেয়ে আসতেছে, এটা নিজেদের যে আসে নাই, এটা আল্লাহ তাআলারই দেওয়া, এটা আল্লাহ তাআলারই দেওয়া। এই মুহূর্তে আমার জন্য এই মুহূর্তে আমার দায়িত্ব হলো এই অবস্থা আমার করণীয়টা কি, আমি এখন ক্ষুধার্ত এখন আমার করণীয়টা কি, আমি পিপাসিত আমার করণীয়টা কি, আমি রোগী অসুস্থ হয়ে গেছে অসুস্থ আমার করণীয় কি, বিভিন্ন রকমের যানমালের কি আমার উপর আছে আমার করণীয় কি। এই সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে করণীয় যেটা শরীয়ত যেটাকে বলছে ওইটা যদি আদায় করি, তো মেরে মোহতারাম দোস্তা বুজুর্গ, এই সমস্ত সমস্যা হালাত আল্লাহ তাআলা আমার পরীক্ষার জন্য দিয়েছিলেন, এই পরীক্ষাতে আমি পাশ করে যাব। আর এই সময় যদি আমি করণীয় কি শরীয়তে কি করতে বলছে এটা যদি আমি না করি, আমি অস্থির হয়ে যাই, ধৈর্য ধারণ না করি সবর না অস্থির হয়ে যাই, আর দুনিয়ার মানুষেরা এই সমস্ত হালাতের মধ্যে এই সমস্ত সমস্যার রাজকালে যেভাবে দুনিয়ার মানুষেরা এর মোকাবেলা করতে চায় ওইভাবে মোকাবেলা ওইভাবে ওই জিনিসগুলো যে আমি চিন্তা করি, তো মেরে বস্তার আন্তস্কার বুজুর্গ, যে এমতেহান আল্লাহ তাআলা আমার নিতে চাইছিলেন ওই এমতেহানের মধ্যে আমি নাকাম হয়ে গেল, ওই এমতেহানের মধ্যে নাকাম হয়ে গেলাম, কারণ সমস্ত হালাতের মধ্যেই আল্লাহ তাআলার পক্ষ হালাতের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আছে, হুকুম আছে এই হালাতে এই হুকুম, এই হালাতে এই হুকুম, এই হালাতে এই হুকুম, আর সবর সকল হালাতের মধ্যেই। তো মেরে মোহতারাম দোস্তা বুজুর্গ, যখন নাকি এই মুহূর্তে আল্লাহ তাআলার হুকুমটা কি, এই মুহূর্তে আল্লাহ তাআলার মনসাটা কি, এটা যখন আমি তালাশ করবো, তখন আল্লাহ তাআলা মনসা বোঝার মতো যোগ্যতা আমার ভিতরে পয়দা করে দিবেন এবং মনসা পুরা করার জন্য যা কিছু দরকার ওই ওই দরকারি জিনিস আল্লাহ তাআলা আমাকে দিয়ে দিবেন, অর্থাৎ আল্লাহ তাআলার মনসাকে পুরা করার জন্য আল্লাহ তাআলা সাহায্য করবেন। যখন নাকি ওই হালাতে বসে আল্লাহ তাআলার মনসাকে পুরা করবো, তো মেয়েদের মোস্তার আব্দার বুজুর্গ আল্লাহ তাআলা আমার উপর খুশি হয়ে যাবেন, আল্লাহ তাআলার সান্নিধ্য আমাকে দান করবেন। মেরে মুখতারাম দোস্ত বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যত নবী দুনিয়াতে আসতেন ওই সমস্ত নবীদের জমানাতে খুব অল্প অল্প হুকুম ছিল, দুই চারটা হুকুম ছিল, খুব অল্প হুকুম ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা অনেক হুকুম দিচ্ছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে যত তাবাকা আছে, বাদশাহ, মন্ত্রী, ব্যবসায়ী, আওয়াম, খাওয়াব, মালদার, গরিব, এতিম, বিধবা, যত তবকা আছে সমস্ত তবকার জন্য আল্লাহ তাআলা আলাদা আলাদা হুকুম দিচ্ছেন। মৌলিক কিছু হুকুম আছে সকলের জন্য, আর তবকাওয়ারই কিছু হুকুম আছে তবকাওয়ালাদের জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন হল বিশাল, দেখো সামান্য কিছু হুকুম আল্লাহ তাআলা দেন নাই, বিশাল দিন, পরিপূর্ণ দিন আল্লাহ তাআলা দিচ্ছেন। তো মেরে মুখতারাম দোস্তা বুজুর্গ, সমস্ত তবকাওয়ালাদেরকে আমরা এই দাওয়াত দিব, বাচ্চাদের কাছে আমরা এই দাওয়াতকে পৌঁছাইব। যে বাচ্চা, তুমি যেভাবে তোমার মনসামত রাজত্ব চালাইতেছ, তোমার মনসামত রাজত্ব চালানোর মাধ্যমে তোমার কামিয়াবি নাই, তোমার সফলতা নাই। অতীতে প্রমাণ আছে, ফেরাউন তার মনমতো রাজত্ব চালাইতেছিল, নমরুদ তার মনমতো রাজত্ব চালাইতেছিল, ওই রাজত্বের মধ্যে থেকেই সে ধ্বংস হয়েছে, রাজত্ব ছিনে হাত থেকে ছুটে দেওয়ার পরে না। তোমার নাম কামিয়াবি, আর তোমার সফলতা হল তুমি যে জায়গাতে আছো ওই জায়গার মধ্যে আল্লাহর হুকুমকে পুরো করে নবীর তরিকা অনুযায়ী চলার মধ্যে হলো তোমার কামিয়াবি। আর শুধু তাই না, ওইটার মধ্যে থেকে তোমার নিজেকেও আল্লাহ তাআলার হুকুমকে পুরা করতে হবে, তোমার নিজেকেও নবীর তরিকা পাবতী হইতে হবে। কারণ নবীর তরিকা হলো আমার জীবনের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত তাই না, আনার একমাত্র জরিয়া। আর সমস্ত মানুষ, বাকি মানুষও যে যে অবস্থানে আছে, যে অবস্থায় আছে, সে অবস্থা থেকে আল্লাহ তাআলার হুকুমকে পুরা করে এবং নবীর তরিকা অনুযায়ী পড়া করে, এইটা বোঝানো তোমার দায়িত্ব। আর শুধু তাই না, তাকেও এইটা বোঝানো যে তুমিও আর একজনকে তৈরি করো, আর একটা তবকাওয়ালার কাছে যাও, যত তবকাত আছে সব তবকার কাছে যাও, দুনিয়ার সমস্ত মানুষের কাছে যাও। এই জন্য বলেন যে আমাদের জন্য যেমন দায়িত্ব, একটা হলো নিজে চলা, আর একটা হলো আর একজনকে চালানো এবং তাকে চালানোওয়ালা বানানো, এটা আমাদের ডবল দায়িত্ব। মেরে মুখতারাম দোস্তা বুজুর্গ, যখন নাকি আমরা এইভাবে চলতে থাকবো সমস্ত, এতদিন পর্যন্ত যে আমি আমার মন মতো চলতেছিলাম, আল্লাহ তাআলার মনসাকে দেখতেছিলাম না যে আল্লাহ আমার থেকে কি চান, ওই মন মতো চলাকে বাদ দিব, আল্লাহ তাআলার মনসা মতো চলার জন্য নিজে সিদ্ধান্ত নেব এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ এতদিন পর্যন্ত তো আমি আমার মন মতোই চলতেছিলাম, তোমার মাফ করে দাও, আমি এখন থেকে তোমার মনসা মতো, তুমি যেটা চাও তোমার ওই চাওয়াটাকে পুরা করে চলতে চাই, তোমার দাওয়াটাকে বোঝার তৌফিক তুমি আমাকে দাও এবং তোমার দাওয়া অনুযায়ী আমাকে চালাও, আর চলার ক্ষেত্রে তুমি আমাকে সাহায্য করো। যখন এবার সিদ্ধান্ত নিয়ে আল্লাহ তাআলার কাছে মাফ চাইব, অতীতে চলি নাই অন্যায় হয়ে গেছে ওটার জন্য আল্লাহর কাছে মাফ চাইব, চলতে চাই আল্লাহর মনসা পূরণ করতে চাই এটার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইব, তখন মেরে মহতরাম দোস্তা বুজুর্গ আল্লাহ তাআলা ভিতর থেকে আমার দিলকে তৈরি করে দেবেন আল্লাহর মনসাকে পুরা করার জন্য, আল্লাহর মনসাকে বোঝার মতো যোগ্যতা আল্লাহ তাআলা দিয়ে দিবেন, আর আল্লাহর মনসাকে পুরা করার জন্য আল্লাহ তাআলা আমাকে সাহায্য করবেন। যখন নাকি আমি, আপনি, সমস্ত মানুষ, সমস্ত কালমা পড়াওয়ালারা আল্লাহ তাআলার মনসাকে পুরা করতে থাকবে, মেরে মহতরাম দোস্তা বুজুর্গ সমস্ত মখলুককে আল্লাহ তাআলা তাদের তাবে করে দিবেন, তাদের দোয়া কবুল হইতে থাকবে, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন হইতে থাকবে, আল্লাহ তাআলার রহমতের সীমাবদ্ধতা থেকে তারা জীবনযাপন করতে থাকবে। মেরে মুখতারাম দোস্তা বুজুর্গ, আপনাকে আমাকে সারা দুনিয়ার মানুষ পর্যন্ত এই বাণীকে পৌঁছায় দেওয়ার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বানাইছেন, আর এইটাই আল্লাহ তাআলা আপনারা আমার মাকসাদকে মাকসাদ বলে দিতে, তোমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে তোমার জিন্দেগির মাকসাদ হয়ে যায়, তোমার জিন্দেগির মাকসাদ কোনো কামানো খাওয়া না, তোমার জিন্দেগির মাকসাদ কোনো ব্যবসা বাণিজ্য না, তোমার জিন্দেগির মাকসাদই হলো এটা। আর এর মধ্যে এই মাকসাদ পুরা করার মধ্যেই আমাদের দুনিয়ার কামিয়াবি, এবং মাকসাদ পুরা করার মধ্যেই আপনার আমার আখিরাতের কামিয়াবি। বলে যে মুক্তাসর কথায় কয়েকটা কথা, যে আমার জিম্মায় হলো প্রথমত সিদ্ধান্ত নিতে হবে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে সারা দুনিয়াতে যত মানুষ আছে এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে সমস্ত মানুষের জিম্মাদারি আমার উপরে। কোন জিম্মাদারি? যে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা রেখে নিজের দিলের মধ্যে বসানোর জন্য চেষ্টা করা, বারংবার পড়ার দ্বারা বসানোর জন্য চেষ্টা করা, গুনাহ নামক বাদ যেটা আছে ইস্তেগফারের মাধ্যমে ওই বাদকে তাকে দূর করে ফেলানো, আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়া। আল্লাহর কাছে যে মাপ চায় আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন, আল্লাহর কাছে মাপ চাওয়া এবং আল্লাহ তাআলার কাছে তৌফিক চাওয়া যে আল্লাহ তোমার বংশা থেকে এই বংশটাকে বোঝার জন্য তৌফিক তুমি আমাকে দান করো। তারপরে আল্লাহ তাআলার কাছে যে আল্লাহর বংশাকে বোঝার জন্য তৌফিক দেয়, তো মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ আল্লাহ তাআলা তাকে আল্লাহর বংশাকে বোঝার জন্য তৌফিক দেয়। তো মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ এটা একবার দুইবার একদিন দুইদিন এক চিল্লা তিন চিল্লা এতটুকু বললে তো যথেষ্ট না, এটা হবে না, হওয়ার না। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটাকে সাহাবাদের অন্তরে বসানোর মধ্যে জন্য এগারোটা বছর পর্যন্ত মক্কা মহাজামাতে মেহনত করতেন। এগারোটা বছর আর কিছুই ছিল না, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে বসানোর তালিম ছিল। হ্যাঁ, এইটা শুধু এগারো বছর পর্যন্ত করতেন মক্কাতে। এগারো বছর পরে নামাজের হুকুম আসছে, হিজরির দ্বিতীয় সনে রোজা আসছে, তারপর আস্তে আস্তে বাকি হুকুমগুলো আসছে। এগারোটা বছর পর্যন্ত নবী মেহনত করতেন সাহাবাকে অন্তর্গত পোষণের জন্য। এগারোটা বছর পর্যন্ত, এগারোটা বছরের পরে মেহনত, এগারোটা বছর মেহনতের পরেও তেরো বছর পার হওয়ার পরে নবী যখন হিজরত করতেছিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করে যেতেছিলেন, কখনো আগে কখনো পিছনে, যে নবীর উপরে কোনো আক্রমণ না আসে, কোনো দুশ্মন হামলা না করে বসে, এভাবে হঠাৎ করে দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এক কাছে আসতেছে, পিছনের দিকে তাকায় দেখলেন, তো হুজুর সাল্লাল্লাহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ভয় পেয়ে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ হয়তো আমরা ধরা পড়ে যাব, হয়তো আমরা ধরা পড়ে যাব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, আল্লাহ আমার সাথে আছেন, আমাদের সাথে আছেন। তো মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ এই কথাটাকে অন্তরের মধ্যে বসানো সবচেয়ে বর্তমান ভাবে এবং দন্ত ভাবে এই কথাটা নবীর অন্তরের মধ্যে বসাচ্ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরে বাগানে গেছেন, তোলাতে একটা গাছের ডালের সাথে লড়তে আরাম করতেছেন, এর মধ্যে কাছের একটা আসছে, এসে নবীর তলোয়ার ছেলে নবীকে ধরছে যে কে বাঁচাবে এখন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তরে যেহেতু এই আল্লাহই সবকিছু করেন, এটা বর্তমান ছিল, এছাড়া আর কিছুই ছিল না, কোন নকশা তাসরাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তরে ছিল না, নবীদের অন্তরে গুলো থাকতো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় শান্ত কণ্ঠে নির্ভয়ে বলে দিলেন যে আল্লাহ, বলার সাথে সাথে এই আল্লাহ শব্দ ওই কাফের অন্তরে এমন ভাবে প্রবেশ করলো তার সারা শরীরে কম্পন উঠে গেল, কাঁপতে কাঁপতে হাতে ধরার তলার তাকে দিয়ে আঘাত করবার তোদের কথা ধরেও রাখতে পারলো না, পড়ে গেল, পড়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে তলাটা উঠালেন, বললেন যে এইবার তোমাকে কে বাঁচাবে। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ একটু চিন্তা করি, আল্লাহ শব্দটা খুব বেশি লম্বা চওড়া না, একবার শুনলে মানুষের মনে থাকে, বলতে পারে, পরবর্তীকালে মনে পড়ুক আর না পড়ুক ওই মুহূর্তের মধ্যে বলতে পারে, কিন্তু ওই কানে ঠিকই শুনছিল কিন্তু যেহেতু এই কাফেরের অন্তরে নাই সেই আল্লাহ শব্দটা বলতে পারল না। এখন নবীদের কাছে মাপ চাইতেছে, প্রাণ দেখে চাইতেছে, জেনে মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ আমরা তো ওই রকম মানুষ, প্রত্যেকটা ব্যতিক্রম সে পড়ে নেই আমরা পড়ছি, এখন তার কানে যেমন ঢুকছিল কিন্তু পরবর্তীকালে মুখ দিয়ে বের করতে পারলো না। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ আমাদের মুখের বলাটা যদি মুখের মধ্যে সীমাবদ্ধ থাকে, কান দিয়ে শোনাটা যদি কানের মধ্যে সীমাবদ্ধ থাকে, অন্তরের আসে তাহলে সময় মতো আমাদের মুখ দিয়েও বের হবে না। এই জন্য বলতেছেন আমরা উপলব্ধি করি আর না করি, কিন্তু উনি ঠিকই আমাদের অবস্থাটাকে উপলব্ধি করতেছেন যে আমাদের মুখাস্ত আছে কিন্তু আমাদের অন্তরে এখনো বসে নাই। এই জন্যই বলতেছেন যে বারংবার এই কথাটা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, বারংবার নিজের মনকে বুঝানোর জন্য চেষ্টা করি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া হেফাজত করে কেউ নাই, আল্লাহ সব কিছু করনেওয়ালা, আল্লাহ সব কিছু করনেওয়ালা। বারংবার পড়ে পড়ে বারংবার এই কালিমার কথা শুনেছিলেন, কান দিয়ে শুনেছিলেন, বারংবার চিন্তা ফিকিরের দ্বারা, বারংবার কল্পনা করার দ্বারা নিজের অন্তরের মধ্যে বসানোর জন্য চেষ্টা করি। যখন আমার চিন্তা, যখন আমার চেতনা, যখন আমার ফিকির, যখন আমার খোঁজ, যখন আমার সমাজ, যখন আমার শোনা, সবকিছু নিবদ্ধ থাকবে শুধু ইমানি ইমানি হদিসের মধ্যে, তো মেরে মহতরাম দোস্তরা, আমার পা চলবে ইমানের দাওয়াতে রাস্তায়, আমার কান চলবে ইমানি কথা শুনতে শুনতে, আমার অন্তর মজবুত থাকবে ইমানকে নিয়ে, ইমানি কালেমাকে নিয়ে। তো মেরে মহতরাম দোস্তরা, তখন আমার দিলের মধ্যে বসবে, যখন দিলের মধ্যে বসবে তখনই আসল কামটা শুরু হয়ে যাবে। মেরে মহতরাম দোস্তরা বুঝবো, আমরা এখানে যে লোকের আছি তারাই শুধু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না, দুনিয়াতে আরো যত পুরুষ আছে তারা সকলেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, দুনিয়াতে যত মা বোনেরা আছে তারা সকলেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, দুনিয়াতে যত বাচ্চারা আছে, ছেলেরা আছে, মেয়েরা আছে, সকলেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তা মেরে মহতরাম দোস্তরা বুঝবো, আমরা যদি আমাদের ঘরে এই কথাটা আলোচনা করতে থাকি, আমার স্ত্রী যদি এই কথাটাকে মেনে নেয় এবং তার অন্তরে সে বসায়, আমার বাচ্চাদের কারণে যদি পড়তে থাকে ছোট সময় থেকে পড়তে পড়তে, যে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাম বানানো আমাদের জিন্দেগির মাস্টার, আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, তারাও যদি এই কথাটাকে মেনে নেয়, তাদের অন্তরে যদি বসে যায়, মেরে মহতরাম দোস্তরা বুঝুক, আল্লাহ তাআলা আমার বাচ্চাদেরকে, আল্লাহ তাআলা আমাদের বাবাদেরকে, আল্লাহ তাআলা আমার ঘরে যারা আছে তাদেরকে, আল্লাহ তাআলা সমস্ত দিনের বাচ্চাদেরকে, আল্লাহ তাআলা সমস্ত দিনের মন্ত্রীদেরকে, আল্লাহ তাআলা সমস্ত দিনের আমলাদেরকে, আল্লাহ তাআলা সমস্ত দিনের ব্যবসায়ীদেরকে, আল্লাহ তাআলা এই কামের জন্য কবুল করে নেবেন। আমি দোয়া করতে থাকবো, আল্লাহ তাআলা দোয়া করবেন বাচ্চারা এই কামের জন্য কবুল হবে, যখন বাচ্চারা এই কামের জন্য কবুল হবে আল্লাহ তাআলা এই কামের যোগ্য বানানোর জন্য আল্লাহ তাআলা তাদেরকে তরবিয়ত করবেন, ওইভাবে তাদেরকে লালন পালন করবেন, তারা এই কামই করবে। মেরে মহতরাম দোস্তরা বুজুর্গ, এই জন্য বলতেছি যে আমরা এই কথা সিদ্ধান্ত নিয়ে নিই, এই কথাটাকে আমরা সিদ্ধান্ত নিয়ে নিই যে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামই হইল আমাদের জিন্দেগির মাকসাদ, এই কামের জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন। কি বলেন, এই সিদ্ধান্ত নিয়ে আনতে ইনশাল্লাহ, কি বলেন ভাই? চার মহিনে তো এ দোষ রমজান ভিতরে আট মাস এই কামই করতেন, বাইরে চাইতেন এই দাওয়াতকে নিয়ে। হ্যাঁ, আপনি মানুষ যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা সফল হয়ে যাবে, সফলতা পেয়ে যাবে, সফলতা পেয়ে যাবে। এটার জন্য চাইতেন মদিনার বাইরে, মদিনার ভিতরে এই কামই করতেন, মদিনার ভিতরে এই কামই করতেন। কারণ মেরে মোস্তফা বুজুর্গ যারা নাকি ইমান আনছে, যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, তারা মোমেন মুসলমান, আমরা মোমেন, আমরা মুসলমান, আমাদের সকল মোমেন সকল মুসলমানের কামই হল এই কাম। তো মেরে মোস্তফা দোস্তর বুজুর্গ সাহাবারা জনগতি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবিবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদাতে ওনাদের জিন্দিগির একটা হিসাব নিকাশ হয়ে গেছিল, একটা তরতিবের উপর উঠছিল যে চার মাস আল্লাহর সাথে যারা মদিনার বাইরে থাকতেন আর আট মাস মদিনার ভিতরে থেকে নবীর সাথে ওই কামটাই করতেন, সে কামটা বাইরে যে করতেন, ওই তো মদিনা তো ওই কামটাই করতেন। অর্থাৎ মানুষের ঘরে ঘরে যেয়ে মানুষের দিনের উপরে তার মিল কি করে অর্জন করতে পারে, পরিপূর্ণতা কি করে অর্জন করতে পারে, এটার জন্য চেষ্টা করতেন। কি বলেন, আমরা ওইরকম সিদ্ধান্ত নিতে নিয়োগ করতে পারি না যে ইনশাল্লাহ আমরাও চার মাস লাগাবো প্রতি বছর এবং বাকি আট মাস নিজেদের এলাকার মধ্যে থাকবো, মেহনত করবো, কিন্তু মাকসাদ নিজের এলাকা না। ওই বাইরে যখন মেহনত করবো তখনও মাকসাদ সারা দুনিয়া, নিজের এলাকাতে যখন মেহনত করবো তখনও মাকসাদ কি সারা দুনিয়া, ঘরের মধ্যে দিনের রোজা কাটান করবো তখনও মাকসাদ হবে সারা দুনিয়া। যেহেতু আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমত পর্যন্ত আনোয়ালার সমস্ত মানবার দিনের জন্য আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী করে পাঠাইছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার সময় মতো চলে গেছেন, কিন্তু এই জিম্মাদারি আমাদের উপরে দিয়ে গেছেন, এইটা আমাদের করতে থাকতে হবে। আমাদের যান মালের প্রথম হকদার প্রথম পাওনাদার হলো এই দিনের তাকাজা। কি বলেন, এই যান মালকে দিনের তাকাজা তো সর্বপ্রথম এই দিনের তাকাজাতে পুরা কত ইনশাআল্লাহ হয়, আল্লাহ তাআলা সকলকে তৌফিক দিয়ে দেয়, আল্লাহ তাআলা সকলকে কবুল করে নেয়, এই বুঝকে আল্লাহ তাআলা আমাদের ভিতরে স্থায়ী করে দেয়। একটা নিয়তম সভাও ঠিক করতে হবে। কি বলেন, সভা ঠিক করতে হবে না? সকলে এই কথাটার উপরে জমে, সকলে এই কথাটা থেকে আসে আগ্রহ আগ্রহী আগ্রহ।